الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. শেখ নাসিরউদ্দিন আল-আলবানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল জানাইজে প্রথম অনুচ্ছেদে বলেছেন, মা ইয়াজিবু আলাল মারীদ, রোগীর উপর কি ওয়াজিব, কি কাজ করা ওয়াজিব। তোমরা ওই অনুচ্ছেদ থেকে গত সপ্তাহে আলোচনা করেছিলাম চারটি বিষয়। প্রথম নম্বর, রোগীর জন্য ওয়াজিব হলো যে আল্লাহ তার ভাগ্যে যা লিখে রেখেছেন তাতে সন্তুষ্ট থাকা, এর উপর সবর করা, আল্লাহর সাথে ভালো ধারণা রাখা। এরপর তার উচিত এই অবস্থানে সে দুটি জিনিসের মাঝে থাকবে, একটা হচ্ছে ভয় আর একটা হলো আশা। আরেকটা হলো, যতই তুমি কঠিন রোগের সম্মুখীন হও তুমি মাউতের তামান্না করবে না, বিস্তারিত আলোচনা গেছে। আরেকটা হচ্ছে, যদি কারো হক তোমার উপর থাকে তাহলে তুমি তা আদায় করবে, যদি উপস্থিত সময় তুমি সমর্থ থাকো, আর না হয় ওসিয়ত করে যাবে। এই গেল চারটা। তার পরে বলছেন, ওয়ালা বুদ্দা মিনাল ইস্তিজাল বিমিসলি হাযিহিল ওয়াসিয়্যা, জরুরি হচ্ছে এই যে ওয়াসিয়ত এটা তাড়াতাড়ি করে করবে, বিলম্ব করবে না। এমনকি আমি অসুস্থ হলেও, না না আমি সুস্থ হলেও এটা আপনি ভালো করে লিখে রাখবেন, ওসিয়ত থাকা উচিত, কারণ আপনি জানেন আপনার মৃত্যুর সময় আসবে। কারো কাছ থেকে ধার নিয়েছেন ওটা লিখে রাখবেন, অমুক এত টাকা পাবে, অমুকের কাছে আমি এত টাকা পাবো, ভালো করে নিয়মতান্ত্রিক লিখে রাখবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাক্কু ইমরিইন মুসলিমিন ইয়াবিতু লাইলাতাইন ওয়া লাহু শাইউন ইউরিদু আন ইউসিয়া ফীহি ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদা রাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের জন্য এটা হক না, অর্থাৎ এটা তার জন্য উচিত না বা জায়েজ না যে সে দুটি রাত্র অতিবাহিত করবে বা যাপন করবে। আর তার বিশেষ একটা ওসিয়ত ছিল, ওই ওসিয়ত কাউকে করবে এরকম কিছু আছে এ অবস্থায় এটাকে এই ওসিয়ত নামা সে না লিখে তার কাছে রাখবে না, এটা তার জন্য উচিত না। বরং সে কি করবে, ওসিয়ত নামা লিখে ওই ওসিয়ত নামা তার কাছে রাখবে, দুটি রাত যেন অতিবাহিত সে না করে বা যাপন না করে ওসিয়ত নামা তার সাথে না রেখে। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান। আবদুল্লাহ বিন উমর বলেন রাদিয়াল্লাহু আনহুমা, ما مرت علي ليلة منذ سمعت رسول الله صلى الله عليه وسلم قال ذلك إلا وعندي وصيتي. এরপর থেকে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ফরমান বলেছেন তখন থেকে আমার ওসিয়ত। আব্দুল্লাহ বিন উমর যেসব সাহাবা কম বয়স্ক ছিলেন তাদের একজন ছিলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, বুঝলেন আব্দুল্লাহ বিন উমরের বয়স কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন তখন তিনি একদম যুবক। ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, তো তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন আমি এই হাদিস শুনতে পাই, তখন থেকে আমি আমার ওসিয়তনামা সবসময় আমার কাছেই রেখেছি। তাহলে আমাদের মধ্যে থেকে কে আছে যে বর্তমানে আব্দুল্লাহ বিন উমর যখন এই হাদিসটি শুনেছিলেন তার বয়সের মতো? এখানে সবাই বল, শুধু হয়তো হুদাইফা, বাকি সবাই এই বয়স থেকে বেশি বয়স উপস্থিত সময় যারা এখানে উপস্থিত আছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা, এই হাদিসটি বুখারি আর মুসলিমে আছে। এমনি ভাবে আরেকটি কাজ হচ্ছে রোগীর জন্য, সে তাদের জন্য ওসিয়ত করে যাবে কিছুটা দান করার জন্য, বা এরকম যদি আল্লাহ তাকে সামর্থ্যবান করে থাকেন। ওয়াজিবু বলছেন, ওয়াজিবু ওয়াজিব আন ইউসিয়া লি আকরিবাইহি আল্লাযিনা লা ইয়ারিসুনা মিনহু, যারা সরাসরি তার ওয়ারিস হবে না, উত্তরাধিকারী হবে না, তাদের জন্য ওসিয়ত করে যাওয়া ওয়াজিব আত্মীয় স্বজন। মা বাপ, ছেলে সন্তান, স্ত্রী, যারা তার অথবা ভাই অথবা চাচা যদি ওয়ারিস হয়ে থাকে, এরকম যদি হয় তাহলে সে এদের জন্য ওসিয়ত করবে না, কারণ এদের ভাগ, এদের অংশ স্বয়ং রব্বুল আলামিন তাদের জন্য নির্ধারিত করেছেন। বুঝতে পারছেন? তাই যারা ওয়ারিস তাদের জন্য ওসিয়ত চলে না। বাকি আত্মীয় স্বজন যারা নিকটাত্মীয় কিন্তু ওয়ারিস হচ্ছে না, অর্থাৎ সে মারা যাওয়ার পর তার সম্পত্তি থেকে সে কিছু পাবে না, এরকম যদি হয়, যেমন একটা উদাহরণ দেই, বাপ, ছেলে, নাতি, বাপ মারা গেছে, ছেলে আছে দুই তিনটা, এদের মধ্যে থেকে একটা মারা গেছে আর ওই ছেলেদের সন্তানাদি আছে। এবারে বাপ মারা গেলে ছেলেদের উপস্থিতিতে নাতি নাতনি পাবে না, জানেন কিনা আপনারা? এটা বাপ মারা গেলে ছেলে আছে তো, তো এই অস্তর যেহেতু পাওয়ারফুল তাই পরবর্তী স্তর দুর্বল, ওরা পাবে না। তো এই অবস্থায় আপনি কি করবেন? ওসিয়ত করে যাবেন, এদেরকে আমি এতটুকু দিয়ে গেলাম, এতটুকু দিয়ে গেলাম। তাহলে ওরা বাদ পড়ল না, নির্ধারিত সম্পত্তি যাদেরকে আল্লাহ দিয়েছেন ওদেরকে বলা হয় জবিল ফুরুদ, আর এরপর হয় আসাবা, আর কেউ কেউ আসাবাও হবে না, তাই না? ওরা সব পাবেই না। তাই এই অবস্থায় তোমার জন্য উচিত ওই যে নাতি নাতনি যারা ওয়ারিস পাচ্ছে না, যাদের বাপ আগেই মারা গেছে তোমার আগেই, ওদেরকে কি করবে? ওদের জন্য ওসিয়ত করে যাবে। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবীন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াসিয়াত লিওয়ারিস, ওয়ারিসের জন্য ওয়াসিয়াত হবে না। তো যারা নির্ধারিত সংখ্যা যাদের মৌজুদ ওদের জন্য ওয়াসিয়াত করবে না, যারা পাবে না এদের জন্য ওয়াসিয়াত। এবারে ওয়াসিয়াত যে আপনি করে যাবেন, মানে উপদেশ দিয়ে যাবেন, আমার সম্পত্তি থেকে এই অংশ অমুককে দিও অথবা গরিবদের মধ্যে বন্টন করে দিও, তার একটা সংখ্যা আছে, পরিমাণ আছে, পরিমাণ কতটুকু? ওয়ালাহু আন ইউসিয়া বিসুলুতি মালিহি ওয়ালা ইয়াজুজু যিয়াদাতু আলাইহি, তার যে সম্পদ আছে এই সম্পদের এক তৃতীয়াংশ পর্যন্ত সে ওসিয়ত করতে পারে, এর থেকে বেশি ওসিয়ত করতে পারে না। বরং তার জন্য উচিত হলো এর থেকে আরো কম ওসিয়ত করবে। কারণটা কি বলছেন, লিহাদিস সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু قال كنت مع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ্জে ছিলাম। فمرضت مرضا اسفيت منه على الموت। তখন আমি মারাত্মক রোগে আক্রান্ত হলাম, মনে করলাম হয়তো আমি শেষ মারাই যাব, আমার ভয় হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখার জন্য আসলেন। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান কাসীরান ওয়ালাইসা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুন লি। হে আল্লাহ রসুল, আমার অনেক সম্পদ, আমার কোনো ওয়ারিস নেই এক মেয়ে ছাড়া, সম্পদ বেশি, তাই হালাল তরিকায় যদি কেউ কামাই করে অসুবিধা আছে নাকি? মাফি মুশকিল। কিন্তু হারাম পদ্ধতিতে কামাই করে বড় ধনী, ফায়দা না গায়ের ফায়দা, গায়ের ফায়দা, আস্তাগফিরুল্লাহ। হারাম তরিকায় কামাই করলেন, পরে মসজিদ বানিয়ে দিলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, ইয়তিমখানা বানিয়ে দিলেন, কোরআন মনোরমে ফ্রি ইফতার করালেন, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব নাই, আস্তাগফিরুল্লাহ, মা ফি সওয়াব। দুনিয়ার জন্য আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদেরকেও কন্ট্রোলে থাকার তৌফিক দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক মানুষ দুনিয়া এমনি নামাজ পড়ে, দাড়িও লম্বা, হয়তো পড়ায় কোরআন, কিন্তু দুনিয়ার লোভ অতিরিক্ত, হালাল হারাম ধার ধারে না, যাই পায় তাই খায়, এরকম লোক আছে কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না তাই আমাদেরকে কন্ট্রোলে রাখা দরকার। আপনি হালাল কামাই করলেন, আলহামদুলিল্লাহ, অল্প কামাই বারাকা, আর যদি হারাম কামাই করেন কি ফায়দা? এটা এই ওসিয়তটা বিশেষ করে কার জন্য? যে মুসলমান তার জন্য, তাই তো? আর যে আল্লাহর বিধিবিধান মানে না, আমি খুললো হালাল, ও তো মুসলমানই না। যে হারামকে হালাল মনে করে সে মুসলমান না কাফের? কাফের, এটা ইয়াদ রাখবেন। যদি কোনো মুসলিম নমাজ রোজা সবই আর মজুদ কিন্তু বলে সুদ খাওয়া হালাল, এটা কি মুসলিম না কাফের বলে? কাফের, আল্লাহ হারাম করেছেন সে বলে হালাল। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সম্পত্তি, আমার উত্তরাধিকারী নেই, তবে একটা, এক মেয়ে বস। আচ্ছা, তিনি তার মেয়ে একটা অসন্তুষ্ট নাকি? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেউ যদি না দে? কেউই নেই, ছেলেও নেই মেয়েও নেই, আকিম বন্ধা বার্ডেন, তাই না? কিছুই নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যাকে দেয়, ছেলে দেয়, যাকে মেয়ে, যাকে উভয়, আর যাকে ছাড়া কিছুই দেয় না। অনেক লোক আছে এখনো, আছে কিনা ভাই? তো সেদিন আমি একজনের কথা জিজ্ঞেস করলাম, ওর কিছু আছে বলছে নাই, ব্যাপারটা কি বলে? চিকিৎসা বিকিৎসা করেছে, করে দেখে তার তার স্বামীর মানে হবে না, বুঝতে পারছেন, রোগটা হবে না, সুবহানাল্লাহ, তার ঠিক আছে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এক মেয়ে, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আমার মাত্র মেয়ে একটা, তো আমার যে বাকি সম্পত্তি তো অনেক, তো আমি কি আমার সম্পত্তির দুই তৃতীয়াংশ আমি কি ওসিয়ত করে যেতে পারি সম্পত্তির দুই তৃতীয়াংশের ব্যাপারে? ওসিয়ত মানে কি, যেমন আমার সম্পত্তির দুই তৃতীয়াংশ তোমরা আল্লাহর প্রতি বণ্টন করে দিও বা গরিবদেরকে দিয়ে দিও, ঠিক না? এরকম কিছু করতে পারি ওসিয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এরকম করা ঠিক না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাত্রি মালি, তাহলে আমার সম্পত্তির অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, অর্ধেক না। তিনি বললেন, আমি বললাম, ফাসুলুসু মালি, এক তৃতীয়াংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসুলুস ওয়াসুলুসু কাসীর, অর্থাৎ এক তৃতীয়াংশ করতে পারো কিন্তু সুলুসও বেশি, মানে এক তৃতীয়াংশে পর্যন্ত তুমি ওসিয়ত করে যেতে পারো কিন্তু এক তৃতীয়াংশও বেশি। একটা মানুষ যদি মনে করেন তার কাছে আছে $40 বিলিয়ন, কথা বুঝলেন? আচ্ছা, এত বড় জমানোর দরকার নেই, বলিয়ান মুশকিল, হ্যাঁ, ৪০ কোটি, ৪০ কোটি ডলার নয়, টাকা। বাংলাদেশে কয়জন আছে ৪০ কোটি টাকা? সম্পূর্ণ সম্পত্তি মিলে কয়জন আছে? আচ্ছা, 1 কোটি, 1 কোটি টাকা সম্পত্তি আছে মাত্র এক মেয়ে, বিয়ে সব দিয়ে দিয়েছে, মাত্র মেয়ে একটা। এখন এই অবস্থা, মেয়ে তো আরেকজনের অধীনে আছে, মাস আছে, ভালো অবস্থা, তাহলে কি করবো? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, অর্ধেকও দিবে না, দুই তৃতীয়াংশ তো দিবে না, অর্ধেকও দিবে না, এক তৃতীয়াংশ দিতে পারো কিন্তু এক তৃতীয়াংশও বেশি। তাই কেউ যদি বলে আমি ওসিয়ত করবোই না, খালি হ্যাঁ আমার মেয়েটাই বসে, অসুবিধা কি? বুঝা গেল কি আছে, জায়েজ আছে কিন্তু ওসিয়ত করে যাওয়া উচিত, আল্লাহর প্রতি সদকা করে যাওয়া উচিত। তাই সব সময় ওই আপনি যে অবস্থানে আছেন, যে বয়সেই আছেন, টার্গেট রাখবেন এটা, অথবা বলে যাবেন আমি যদি মারা যাই তাহলে ২ লাখ টাকা আল্লাহর প্রতি দিয়ে দিব, তৌফিক থাকবে, অথবা আমি মারা গেলে ১০,০০০ টাকা আল্লাহর প্রতি দিয়ে দিও, তৌফিক মোতাবেক। তুমি রিক্সা দিন মজুর, তুমি তোমার কিছুই নেই, তো কি করবে? আল্লাহর প্রতি ১০০ টাকা দিয়ে দিও, সম্ভব না অসম্ভব, আলহামদুলিল্লাহ, এরকম আর কি নিশ্চিত, তৌফিক মোতাবেক কিছু না কিছু দেওয়া উচিত। আপনি হয়তো বলবেন ১০০ টাকা আর কি হয়, ১০০ টাকা আর ১০ টাকা অথবা ১ টাকা, তোমার নিয়ত যদি ভালো হয় হয়তো ২০ টাকা থেকে ১ টাকা আল্লাহর দরবারে বেশি মূল্যবান হতে পারে। সুবহানাল্লাহ, সত্য না মিথ্যা বলেন তো? তাই আপনার তৌফিক মোতাবেক আপনি দিবেন, লজ্জা নেই আল্লাহর প্রতি দিতে। আর এছাড়াও আল্লাহর প্রতি সদকা করা দরকার, শুধু টাইট নেই, কি টাইট, যারা বেশি টাইট দেখবেন অশান্তি, আর যারা আল্লাহর পথে ব্যয় করে নিজেও খায় খাওয়ায়, হ্যাঁ, দেখবেন শান্তি, আরেকজনকে খাওয়ালে মন শান্তি পায়। আচ্ছা, আপনারা কি বলেন, এটা সত্য বললাম না মিথ্যা? যারা তাজরবা করেছেন এ বিষয়ে, অভিজ্ঞতা যাদের আছে, কয়জন অভিজ্ঞতা আছে হাত তুলেন তো, হাত তুলবেন, কয়েকজন, মাশা আল্লাহ। তার মানে বলছি আপনি দিয়েছেন, আপনার মন খুশি পেয়ে মানে আনন্দ লেগেছে, ঠিক না? সৎকার করেছেন, আনন্দ লেগেছে, এরকম তো অভিজ্ঞতা অনেকেরই আছে, তাই না? খাওয়ালেন, আনন্দ রয়েছে। আর চেয়ারে কেউ আপনাকে খাওয়ালো তখন আনন্দ লাগে। কিন্তু আমার যা মনে হয় নিজে খাওয়ালে আনন্দ লাগে আরো বেশি, ঠিক না? ঠিক তাহলে বলি, যারা এই অভিজ্ঞতা লাভ করেছো তোমরা বলো আলহামদুলিল্লাহ, আর যাদের এই অভিজ্ঞতা হয়নি অভিজ্ঞতা লাভ করার চেষ্টা করো, কেন পিছনে থাকবে? রাহিমাল্লাহু রাজুলান সামহান, উদার ব্যক্তি যে তার প্রতি আল্লাহ রহম করুক, উদার ব্যক্তি যার মন উদার, এরকম নাই টাইট, এত টাইট হওয়ার দরকার নেই, আর এত ঢিলা হওয়ার দরকার নেই, মাঝামাঝি হবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফতাকউদা মালুমান মাহসুরা। কিন্তু কেউ যদি এরকম হয়, তার মন বড়, বলবে রিজিকের মালিক আল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মত, এরকম যদি ঈমান হয়, গেলেও কোনো অসুবিধা নেই, আসলে মুশকিল, আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি দিলে মনটা আরো বেশি মজবুত, তাহলে অসুবিধা নেই। কিন্তু আসল নিয়ম হচ্ছে কি, মধ্যম পন্থা অবলম্বন করা, বেশি একদম হাত একদম খুলে দিবে না আর একদম টাইটও হবে না, এটা হচ্ছে হচ্ছে সর্বোত্তম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ঘটনাটি কার চলছে, কোন সাহাবী? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আর সাদ বিন আবি ওয়াক্কাস ওই দশজন সাহাবাদের একজন, তাই তো? যে দশ সাহাবাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এদের একজন হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার অনেক ফজিলত মাশাআল্লাহ। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, والثلث كثير انك يا سعد ان تدع ورثتك اغنياء خير لك من ان تدعهم عاله يتكففون الناس. وقال بيده انك يا سعد لن تنفق نفقه تبتغي بها وجه الله تعالى الا اجرت عليها حتى اللقمه تجعلها في امراتك. বললেন, হে সাদ, তুমি তোমার উত্তরাধিকারীদেরকে সচ্ছল রেখে যাবে, ধনবান রেখে যাবে, এটা তোমার জন্য উত্তম যে তাদেরকে তুমি অসচ্ছল রেখে যাবে, পরবর্তীতে তারা লোকজনের কাছে হাত পাতাবে। তাই আমাদের জন্য উচিত আমরা চেষ্টা করব, বুঝতে পারছেন? চেষ্টা করব কি, নিজে সচ্ছল থাকব আর নিজের পরবর্তী উত্তরাধিকারী যারা হয় ওদেরকে সচ্ছল রাখবো, চেষ্টা করা উচিত। কিন্তু সচ্ছল রাখার মালিক আপনি না, মালিককে এই জিনিসটা খেয়াল রাখতো, তুমি চেষ্টা করবে। কিন্তু এরকম চেষ্টা না বা যে না হলেই না হয়, ইয়া দুনিয়া ইয়া দুনিয়া, ঠিক না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী। আখিরাত কখনো ক্ষয়প্রাপ্ত হবে না, যখন জান্নাতে যাবেন আর কখনো জান্নাত থেকে বের হবেন না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান। আর যারা চিরকাল জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নাম, রব বলেছেন খালিদিন ফিহা আবাদান, চিরকাল। আর যারা জান্নাতে, খালিদিন ফিহা আবাদান, জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমাদের চেষ্টা করা উচিত আমরা যেন সকল জান্নাতে যেতে পারি, সবাই জান্নাতে একসাথে জড়ো হব ইনশাআল্লাহ তাআলা। কারণ এই মজলিসে যেভাবে আমরা জড়ো হয়েছি আল্লাহর দিনকে সামনে রেখে, যদি নিয়ত ভালো হয় হয়তো রব্বুল আলামিন এই আমলকে কবুল করবে আর এর বদলে আমাদেরকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। এই আমল ছোট না, আপনারা হয়তো বলতে পারেন এটা কি, এটা ছোট না, বড় আমল। আল্লাহর জিকিরের মজলিসে, ইলম শিখার মজলিস, এটা হচ্ছে সবচেয়ে বড় আমল। স্বাভাবিক নফল ইবাদত থেকে এই মজলিসের গুরুত্ব বেশি। আপনি যদি ইলম না শিখেন সালাত আদায় করতে পারবেন? এই মজলিসে যদি না বসেন আপনারা দেখলেন আগে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, দুই তিন সপ্তাহ যাবৎ বলছি জানাজার সালাতের দোয়াটা এখন আমাদের সবার হয়নি। আর যারা শিখেছেন এই মজলিসে যদি না আসতেন তাহলে আর শিখতে পারত? তাহলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখনো যাদের ইয়াদ হয়নি আপনারা ইয়াদ করে নেবেন ইনশাআল্লাহ, আপনাদেরই ফায়দা, আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা। আমি হয়তো বললাম আপনারা ইয়াদ করলেন, আমিও সওয়াব পাবো, আমার এই আমলটা জারি থাকবে। আপনি আরেকজনকে শিখালেন, আপনারও এই আমল জারি থাকবে। তাই আপনি যা শিখেন এটা শুধু আপনার মধ্যেই রাখবেন না, আরেকজনকে বলার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বলছেন, হে সাদ, তুমি তোমার উত্তরাধিকারীদেরকে সচ্ছল রেখে যাবে, এটা তোমার জন্য কল্যাণকর। কোন অবস্থা থেকে? তুমি তাদেরকে অসচ্ছল রেখে যাওয়া থেকে। তারপর বলছেন, হাত দিয়ে ইশারা দিয়ে বলছেন, হে সাদ, তুমি যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বলছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোন একটা কিছু ব্যয় করো, নাফাকাতান সগীর, ছোট বড় সব সামিল, হালকা। আপনি আপনার একটা ভাইকে একটা জুস খাওয়ালেন এক রিয়ালে, অথবা চা খাওয়ালেন মন থেকে, নিয়ে যদি ভালো হয় তাতে কি পাবেন? সওয়াব। আপনি পানি খাওয়ালেন, সওয়াব। আর যদি এমনি বলছেন দেহ আবার জন্য, সওয়াব আছে? এর থেকে না খাওয়ানো বাবা, না খাওয়ানোটাই ভালো। আর সাধারণত নফল ইবাদা সদাকা খায়রাত যত গোপন রাখবেন তত ভালো। তবে মাঝে মধ্যে বিশেষ করে যাকাত, যেটা ফরজ যাকাত, ওটা দেখিয়ে দিবেন। বর্তমান জামানাকে সামনে রেখে বলছি, কারণ অনেক ধনবান ব্যক্তি যাকাত আদায় করে না। তাই আপনি যদি দেন যাকাত, মানে একটা যাকাত দিচ্ছি, তার কি মনে হয় সেখান থেকে আমি কিনে দিই না, হয়তো তার মধ্যেও উৎসাহ রাখতে পারে। এই জন্য আপনি দেখবেন যখন আমরা মসজিদে যাই, গড়ে নমাজ পড়ে আলহামদুলিল্লাহ সুন্নাহ, গড়ে নমাজ পড়ার সাধারণ সুন্নাহ বা নফল, গড়ে নমাজ পড়ার মধ্যে ফজিলত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি শেখ নাসিরুদ্দিন আলবানী সিফাতে হাদিস সহিহ উল্লেখ করেছেন, মসজিদে জামাতের সাথে নমাজ পড়লে যেভাবে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় ঘর থেকে, ওই রকম মানুষ যদি ঘরে সুন্নত বা নফল সালাত আদায় করে তাহলে মসজিদে এই সুন্নত আদায় করা থেকে 27 গুণ বেশি সে সওয়াব পাবে। আমরা তো আমল করি না, সবই মসজিদে নিয়ে যাই, কুল্লু সেই মসজিদ, ভিতরটা পর্যন্ত মসজিদ। এমনকি অনেক সময় দেখা যায় আলিম বক্তা দর্শ প্রদান করে, সে ওই হয়তো বক্তব্য রাখলো সব, কিন্তু বক্তব্য বক্তব্যেই, আর আমল হচ্ছে ঘরে নয়, আমল হচ্ছে মসজিদে। নফল সলাত, সুন্নত সলাত, ভিতির সলাত। তবে ব্যস্ততা আরেক ব্যাপার, সুযোগ পেলেই আপনি নফল আর সুন্নত কোথায় পড়বেন? ঘরে। যেমন ভিতিরটা কোথায় পড়বেন? ঘরে। কিন্তু আমি জিজ্ঞেস করি, এখানে ওনা গত রাত্রি ওনার আপনারা বেশিরভাগই কোথায় পড়েছেন? মসজিদে, ঠিক না? ঠিক চাষের সলাত কোথায় পড়বেন? ঘরে, উত্তম। কিন্তু মসজিদে পড়াও ভালো, আলহামদুলিল্লাহ মসজিদের কথাও আছে। এছাড়া সহিহ মুসলিমে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সালাতের একটা অংশ রেখে দিবে ঘরের জন্য। এটা তো সহিহ মুসলিমের রওয়াত, কোনো ইশকাল নাই। ফাইন্না আফযাল সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, কারণ ফরজ ছাড়া বান্দার যত সালাত সব কোন জায়গায় উত্তম? ঘরে উত্তম। তাহলে আপনি যে কোনো ব্যয় করেন আল্লাহর পথে, যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয় তাহলে এর বদলে আপনি সওয়াব পাবেন। এমন কি বলছেন, হাত্তা লুকমা তাজআলুহা ফি ফিমরাতিকা, যদি তুমি তোমার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দাও, এতেও রয়েছে সওয়াব। গলত পদ্ধতিতে কথিত প্রেম আর এই সেই করে সময় নষ্ট করে, ঠিক না? পরবর্তীতে বিয়ে শাদী হয়েছে, কালকে দেখলাম একটা আউযুবিল্লাহি মিনাশ, ওই কথিত লাভ ম্যারেজ হয়েছে, 3 মাস পরে স্বামী স্ত্রী উভয় আত্মহত্যা করেছে ফাঁসির ঝুলি, ফাঁসিতে ঝুলিয়ে। আপনারা দেখেছেন না? সত্য না মিথ্যা আল্লাহ আলাম, কিন্তু এটা সত্য হতে পারে। এ তো যারা কোন শান্তি নাই রে, ওই সয়দা হালাল পদ্ধতি বিয়ে করো, ভালো মেয়ে আনো, নেককার দেহে দেহ শান্তি, ঘরে গেলে তুমি শান্তি, আর যদি বাইরে থেকে নিয়ে আসো আরেকটা, ওর সম্পর্ক আছে আরো আগের অন্যের সাথে, সহশিক্ষায় শিক্ষিত হয়েছে, তাই না? আর ওই সময় সম্পর্ক ছিল আরো কয়েকটার সাথে, তুমি বিয়ে করে নিয়েছো, তোমার সাথে মন নাই, মানে সত্য বললাম না মিথ্যা? খুব কেয়ারফুল থাকবে আপনি আপনার মেয়ের ব্যাপারে, আপনার বোনের ব্যাপারে। অমুক আর তুমুক হয়তো যাই বলুক, ওদের ধার ধারবেন না, আপনি আপনার দায়িত্ব আদায় করবেন। এমনকি আপনার মা অনেক সময় অঘটন ঘটে, আউযুবিল্লাহি মিনাশ, 40-45 বছরের বয়স্ক মহিলা দেহা যায় অন্যের সাথে চলে গেছে, হয় কিনা? এই জন্য আমাদের সকলকে এসব ক্ষেত্রে সবসময় কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার স্ত্রীর মুখে কিছু তুলে দিলে লুকমা, এতেও রয়েছে সওয়াব। কারণ উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, হারাম পদ্ধতিতে কামভাব চরিতার্থ করা গুনাহের কাজ, আর হালাল পদ্ধতিতে কামভাব চরিতার্থ করা এটা সওয়াবের কাজ, বলি আলহামদুলিল্লাহ, এটা রয়েছে সদকার সওয়াব। আল্লাহ বলি কিরকম হয়, বলে আমার বিয়ে শাদীর প্রয়োজন নেই, শয়তান খবিস পীর ভণ্ড, বলে তার চোখ একদিন যায় না, 60 সানা 70 সানা, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে হুশ আছে, তুমি বুঝতে পারো বুঝ শক্তি রয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে কামভাব থাকার কথায়, সত্য না মিথ্যা? তাই খুব কেয়ারফুল থাকবেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ বিন আবি ওয়াক্কাসকে তোমার সম্পদের 1/3 পর্যন্ত তুমি ওসিয়ত করে যেতে পারো, সদকা করার জন্য বা অন্যকে দান করার জন্য, এর থেকে বেশি না, কিন্তু 1/3 বেশি। এজন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অমানিত, তিনি বলেন, ওয়াদিতু আন্নান নাস গাদু মিন আস-সুলুথি ইলা আর-রুবু' ফিল ওয়াসিয়্যা, لأن النبي صلى الله عليه وسلم قال الثلث كثير. আমার মন চায় যে মানুষ যেন সুলুস থেকে রুব পর্যন্ত চলে আসে ওসিয়ত। তা সুলুস মানে কি? 3/3, রুব মানে 4/4, মাশাআল্লাহ। সুলুস রুব, তাহলে সুলুস দিবে না, আব্দুল্লাহ বিন আব্বাসের কথা আর কি, কতটুকু পর্যন্ত কান্ত থাকবে? রুব পর্যন্ত, 1/4 পর্যন্ত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সুলুসু কাসীর, 1/3 অনেক। এর দ্বারা বোঝা গেল সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমের কিরকম আগ্রহ ছিল আল্লাহর প্রতি দানের, তারা আগ্রহ প্রকাশ করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আরো বেশি দেব, আর আমাদের যত কম হয় ততই ভালো, ঠিক না? এই আগ্রহ নাই, কাউকে যদি বলা হয় আল্লাহর প্রতি তৌফিক, তাহলে বলা নেই, ঠিক না ভাই? যদি কেউ কোন মনোহর মাদ্রাসা অথবা মসজিদের জন্য আহ্বান করলো, যদি একদিন বলে তো আরেকদিন এই মসজিদে যাবে না অন্য মসজিদে, তুমি বলো আমার তৌফিক দেওয়া আছে, তাই দেয়ার মালিক কে? আল্লাহ। তোমাকে কে দিয়েছে? এই সৌদিতে আপনি আছেন, আমরা আছি, আলহামদুলিল্লাহ হালাল কামাই করছি সবাই, ঠিক না ভাই? কম বেশ এখন তো আমি যা মনে করি আমাদের দেশের লোকজন যথেষ্ট কামাই করে, ভালো কামাই করে। কেউ বলবে হ্যাঁ ভালো কামাই করি না, বলেন তো, ভালো কামাই করছেন তো, তাহলে বলো না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে না আমাকে আমায় মারো না, তাও ও ওই অবস্থায় থাকবে, ও আর কখনো ভালো হবে না। আল্লাহ এত দিচ্ছেন, এত খাবার খাচ্ছি, যখন যার প্রয়োজন তাই খাচ্ছি, ঠিক না? যা পড়ার প্রয়োজন তাই পড়ছি, বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াচ্ছি, নিজে খাচ্ছি, ব্যাংক ম্যানেজ মজুদ, তবুও বলছেন না হয় না। এর চেয়ে নাশুকুর বন্দা আর কে হতে পারে? তাই আমরা কেউ যেন নাশুকুরি না করি আল্লাহর, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার ফজল তুমি আমাদেরকে আরো বাড়িয়ে দাও, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, যারা বুঝে না আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দাও। এই গেল ওসিয়ত কতটুকু দিবেন এ ব্যাপারে। এরপরে বলছেন এই ক্ষেত্রে দুইজনকে সাক্ষী রাখা উচিত। সাক্ষী তো আমি সাক্ষীর দলিল পেশ করবো, চলে যাই সামনে, অধ্যায় শেষ হচ্ছে না। সাক্ষী রাখবে, মানুষকে বলবে এই দুই আপনাকে সাক্ষী রাখলাম, আমি পরবর্তীতে আমার সম্পদ থেকে এত টাকা এদেরকে দিবেন। লিখে রাখবেন, সাক্ষীও রাখবেন, বলছেন এটা আরো ভালো। মুসলিম না পাওয়া গেলে অমুসলিম ব্যক্তিদেরকে সাক্ষী রেখে যাবেন, তবুও সাক্ষী রাখবেন। এই জায়গায় বলছেন তবে মা বাপ আত্মীয় স্বজন যারা ওয়ারিস হবে, ওয়ারাসতের সম্পত্তি যারা পাবে, এরকম লোকের জন্য ওসিয়ত জায়েজ না। যেভাবে আগে আপনারা শুনেছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আল্লাহ ক্বাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়্যাতা লিওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকদারের হক নির্ধারিত করে দিয়েছেন কে কতটুকু পাবে। অতএব ওয়ারিসের জন্য উত্তর ওসিয়ত করা যাবে না। তাই আপনার সন্তান আছে যেমন ছয়টা, একটা আপনার একটু খেদমত করে বেশি, তো আপনি বলবেন না এগিয়ে দিয়ে দিই সম্পত্তি, এরকম আছে কিছু মাসে এরকম করে, বললাম এটা সাফ হারাম হারাম হারাম। আমি নিজে দেখেছি একবার, আমি ছোটবেলা আমার প্রতিবেশী একটা লোক মারা গেছে, তার মেয়ে হয়তো তার দেখাশোনা করতো আর কি, আর ছেলেটা ছিল গরিব, বাড়ি ছিল বাড়ি, সে পূর্বে বড় ধনী ছিল, আমাদের গ্রামের অন্যতম ধনী ছিল আমি জানি, কিন্তু ধন সব শেষ, মনে হয় পরবর্তী যেহেতু বাড়িটা আছে আর কি রকম। এখন যে বাড়ি ছিল বাড়িটা দিয়ে গেছে মেয়ের নামে, ছেলেকে দেয়নি। এটা আমার নিজের দেখা, পরে ওই যে সে তো গরিব মানুষ, তো ছেলে হচ্ছে আসল, মেয়েকে আসল হয় বাড়ির জন্য বলেন তো, সাধারণত হয় না, কারণ মেয়ে তো অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, তবুও মেয়ে এখানে থাকে মনে হয় এই জন্য আর কি। এখন পরে সে কি করলো, ফাঁসির কাছে জড়িয়ে দিয়েছে ওই ছেলেটা, কিন্তু লোকজন তাকে উদ্ধার করেছে আলহামদুলিল্লাহ, বেঁচে গেছে, আল্লাহ তাকে মাফ করুন। তাই উত্তরাধিকারী যারা, তোমার ছেলে যেটা ভালো হয় তার জন্য দোয়া করো, আল্লাহ যে যতটুকু তাকে দিয়েছেন ততটুকু তুমি দেবে, এর থেকে বেশি দেওয়ার অধিকার তুমি না, অধিকার তুমি রাখো না। তবে যদি একটাকে দাও তাহলে সমানভাবে সকলকেই দিতে হবে, এটা হচ্ছে আরেকটা জিনিস। ছেলে মেয়ে আপনি একটাকে দিলেন উপদেশ, এ ব্যাপারে হয়তো শেখ রহমতুল্লাহ আলী এ ব্যাপারে ডিটেইল বিস্তারিত আলোচনা করবেন, তো আমি এখানে সংক্ষিপ্ত করে বলছি, যদি কেউ তার এক সন্তানকে দেয় কিছু তাহলে এইরকম সকলকে দিতে হবে, আর শুধু একজনকে দিলে এটা কি হবে না, জায়েজ হবে না, সমানভাবে সকলকে আদায় করতে হবে। দশ নম্বর বিষয় এখানে বলছেন ওয়াহরুমুল ইযরারু ফিল ওয়াসিয়্যা, ওয়াসিয়্যাত করতে গিয়ে আরেকজনকে তুমি বঞ্চিত করতে পারো না, ওই আগের অধ্যায়ের মতোই প্রায় এখানে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দিরার, মান দারা দারাহুল্লাহ, ومن شاق شاقه الله. ইসলামে ক্ষতি করার মতো কোনো বিধান নেই, তুমি নিজে নিজের ক্ষতি করবে না, অপরের ক্ষতি করবে না, কেউ যদি কারো ক্ষতি করে আল্লাহ যেন তাকে ক্ষতি তার ক্ষতি করে মুশকিল। তাই আমরা এসব বিধান কি বলেন আপনারা, জরুরি কিনা বলেন, জানা জরুরি, অত্যন্ত জরুরি, জানে না এই জন্য দিয়ে দেয় ছেলের নামে এ টাকা, জানে না মেয়ের নামে এতটুকু, জানে না ও আরেকজনের নামে এরকম। ওসিয়তের একটা পরিমাণ আপনারা জানলেন কতটুকু হবে, সম্পত্তির তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ পর্যন্ত দেয়া যায়, কিন্তু এটাও বেশি। তবে আবদুল্লাহ বিন আব্বাস বলছেন মানুষ যদি সুরুজ থেকে কম করে রুবু পর্যন্ত থাকতো অর্থাৎ এক চতুর্থাংশ পর্যন্ত, তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হতো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক তৃতীয়াংশও বেশি। আর বলছেন ওয়াসিয়াতুল জায়েরা বাতিলান মারদুদা, এমন ওয়াসিয়াত যেটা আরেকজনের উপর জুলুম করে এটা বাতিল, এটা গ্রহণযোগ্য না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফুহরাত, মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফুহরাত, কেউ যদি এমন আমল করে যে আমলের পক্ষে আমাদের দলিল নেই, আমাদের নির্দেশনা নেই, সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সামনে দেখেন আরেকটা হাদিস পেশ করছেন, দেখেন ওয়াসিয়্যা, তুমি তোমার সাধ্য মোতাবেক চলবে, আরেকজনের হক আছে আর তুমি দিয়ে দিলে ওয়াসিয়্যাত হবে নাকি? বলে হাদিস ইমরান ইবনে হুসাইন أو عمران بن حسين أن رجلا أعتق عند موته ستة رجلة فجاء ورثته من الأعراب فأخبر رسول الله صلى الله عليه وسلم بما صنع قال أو فعل ذلك؟ قال لو علمنا إن شاء الله ما صلينا عليه. قال فأقرع بينهم فأعتق منهم اثنين ورد أربعة في الرق. এক ব্যক্তি ছয়জন, তার ছয় গোলাম ছিল, ছয় গোলামকে সে আজাদ করে দিয়েছে মৌতের সময়, মৃত্যুর সময়। তখন বেদুইন, সে হয়তো গ্রামের লোক ছিল, তো তার গ্রামের লোকজন আসছে, উত্তরাধিকারী যারা এই লোকটি, তারা এসে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, সে এরকম করেছে, তার সম্পত্তি ছিল ছয়টা গোলাম, সে সবই দিয়ে দিয়েছে সদকা, হ্যাঁ আজাদ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কি এরকম করেছে? বললেন যদি আমি জানতাম আগে তাহলে তার সালাতুল জানাজা আমি পড়তাম না। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لو علمنا ان شاء الله ما صلينا عليه, যদি আমরা আগে জানতাম তাহলে আল্লাহর ইচ্ছা মতো আমরা সালাত পড়তাম না। এই অপরাধ দেখাবার জন্য জঘন্য তো কোনো অপরাধ, তোমার তৌফিক যা আছে তাই, আবার সবই দিয়েছে সদকা, সবই ছয় গুণাম আল্লাহ দিয়েছেন সবই দিয়ে দেবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করলেন, এদের মাঝে লটারি টানলেন, লটারি টেনে দুইজনকে আজাদ করে দিয়ে দিলেন আর চারজনকে গোলাম হিসেবে রেখে দিলেন। আর বললেন এটা তোমাদের। হাদিসটি কোথায়? আখরাজাহু আহমদ ওয়া মুসলিম বিনাহবিহি ওয়া কাযা আত-তাহাওি ওয়াল বাইহাকী ওয়া গায়রুহু। তাহলে এই যে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পূর্ণ ওসিয়ত করা যায় না, কতটুকু করতে পারে, আবার সব সমান না, তোমার তৌফিক নেই, তো কিরকম করবে জুলুস? আগে যেভাবে বলেছি এমনি ভাবে বলছেন যে মনে করবে আমার সামনে মৃত্যু অথবা আমার জীবিত তবুও থাকা উচিত, প্রচার করা দরকার, যেহেতু এই জামানায় দিনী কাজকর্মে মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে বেদাতের অনেক কিছু, বেদাতি আমল, তাই তার জন্য উচিত হলো সে ওসিয়ত করে যাবে লোকজন যেন বেদাত না করে, বিশেষ করে তার ব্যাপারে আমি মারা যাওয়ার পরে আমাকে দাফন কাফন পড়াবার ক্ষেত্রে, গোসল দেওয়ার ক্ষেত্রে তোমরা কখনো বেদাতি কাজ করবে না, এটা ওসিয়ত করবে, উপদেশ দিবে। আমি মারা যাব, যদি মারা যাই হায়াত মুক্ত আল্লাহর কাছে, তাই না? অনেক সময় দেখা যায় মানুষ খালাস মৌত শেষ, ডাক্তার বলে বাঁচবে না, পরে দেখা যায় আবার অনেকদিন বাঁচবে, হবে কিনা? তাহলে হায়াতের মালিক তুমি না, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিকও তুমি না, তোমাকে কোন সৃষ্টি মারতে পারবে না যদি আল্লাহ না মারে। বিষয় আছে আমাদের, তাই বলছেন কান মিনাল ওয়াজিব আন ইউসিয়া আল মুসলিম বি আন ইউজাহাজ ওয়া ইউদফান আলা সুন্নাহ। মানুষকে বলবে আমার দাফন কাফনের ব্যবস্থা সবকিছু তোমরা নিয়মতান্ত্রিক করবে সুন্নত তরিকায়, কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়া কুদুহা আন-নাসু ওয়াল হিজারা। হে ইমানদারগণ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের ওয়াকুদুহা আন-নাস, জাহান্নামের ইন্ধন কি? জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর। তাই নিজে বাঁচবে, পরিবার পরিজনকে বাঁচাবে। যেমন আমাদের দেশে প্রচলিত কয়েকটি বেদাত এই সুযোগে পরে আসছে আলোচনা ইনশা আল্লাহ। মানুষ মারা যাওয়ার পরেই অনেকে শুরু করে সাথে সাথে খতম শুরু করে দেয়, লাশকে সামনে রেখে শুরু আছে কিনা কোরআন বিদআত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, সাহাবায়ে কেরাম তাবেইন কিছুই নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী। আপনি বলে যেমন খবরদার এরকম খতম টতম পড়াবে না, আগরবাত্তি মোমবাত্তি যে প্রচলন আছে না, এগুলো কি আবার জ্বালাবে? নিয়মতান্ত্রিক নেই, আগরবাত্তি মোমবাত্তি জ্বালাবে? এটা গুলো একদম শুরুতেই এমনি ভাবে বলবে মারা যাবার পর খবরদার সব বিঘানা কতম পড়াবে না। সব বিনা পড়ায় কিনা মানুষ মারা গেলে? সব বিনা বুঝেন তো, সব বিনা কত আসলে ফার্সি শব্দ তো আমি বলি সব বিনা, এই যে বুঝেন সুবিধা অনেকে সবিনা সবিনা বলে না, বিদা। আপনি দোয়া করুন, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন যদি মানুষ মারা যায় তাহলে তার সমস্ত আমল কেটে যায়, আমলের পথ তিনটি আমল জারি থাকে, তাই না? এর মধ্যে থেকে একটা নেক সন্তান রেখে গেল, যে নেক সন্তান তার জন্য সে মারা যাওয়ার পর তার জন্য দোয়া করল, তাহলে দোয়া হচ্ছে সর্বোত্তম আমল। সন্তান যদি নিজ পক্ষ থেকে আমল করে, তুমি তাকে পথ দেখিয়েছ, কোরআন শিখিয়েছ, নামাজি বানিয়েছ, ঠিক না, আল্লাহর বিধিবিধান শিখিয়েছ আর সে চলছে, এই অবস্থায় রব্বুল আলামিন তোমাকে সে যেসব নেক আমল করবে তার সমান সব আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করবেন, যেহেতু তুমি তাকে পথ দেখিয়েছ। বাপ হলো, আর তুমি বাপ, তুমি মা, যেদিকেই যায় সেদিকেই, ছেলে যেদিকেই যায় যাক, মেয়ে যদি এখন বড় হয়ে গেছে আর আমি দেখতে হয় নাকি, আছে কিনা কিছু মানুষ মেয়ে বড় হয়ে গেছে কলেজে পড়ে আর কি চিন্তা, নাউযুবিল্লাহ মিন যালিক। তুমি যদি ভাই হও, তুমি এখান থেকে পয়সা পাঠাচ্ছ ওখানে খেয়াল করছো না, খুব সুন্দর, আমার সেন্টারের আশপাশে একটা লোক ছিল এখানে, আমাকে বলল সে আমার ক্লাসে আসে না, উস্তাদ বলার কথা নয় তবু উস্তাদ বলে আর কি, মানুষ বলে তো উস্তাদ, বলছে যে আমার বোন, আমার বংশে কখনো হয়নি, আমরা বিয়ে দিতে চাই না আরেকজনের কাছে, না এখন মানছে না, এখন দেখা যায় পরবর্তীতে আরেকটার কাছে সাথে তার সম্পর্ক, ও কে জানেন তার ভাইয়ের বন্ধুর সাথে, নাউযুবিল্লাহ মিন যালিক, বন্ধু আসা যাওয়া করে এখন সম্পর্ক সাথে, এখন এমন হয়ে কিছু বলছে যদি ওর সাথে আমার বিয়ে না হয় তাহলে আমি আত্মহত্যা করব, তারা চায় না দিতে। এই তো আমার কাছে হয়তো গত বছর বা আগের বছর বলেছে, কারণটা কি? আপনি শুধু বাইরের থেকে এখান থেকে পয়সা পাঠাবেন, আর কোন খেয়াল নেই, পয়সা যথেষ্ট, শুধু পয়সা পাঠানো যথেষ্ট। তুমি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহ, তোমরা সবাই দায়িত্বশীল আর নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। পয়সা পাঠাচ্ছ, ও পয়সা পাচ্ছে আর সিগারেট খাচ্ছে, তুমি বলবো না সিগারেট খাওয়া যাইছ না? হ্যাঁ, পয়সা পাঠাচ্ছ, জুয়া খেলছে, বলবে না? পয়সা পাঠাচ্ছ, অন্য কিছু করছে, বলবে না? তাই আল্লাহকে ভয় করে চলবেন, নিজের হেফাজত করা জরুরি। আল্লাহ তুমি আমাদের হেফাজত কর। তো শেখ হাসিউদ্দিন আলবানি রহমতুল্লাহ আলী বলছেন, যেসব ব্যাপার মানুষ মারা যাওয়ার পর যেসব বেদাত প্রচলিত আছে ওইসব বেদাতের ব্যাপারে সে ওসিয়ত করে যাবে, খবরদার তোমরা এইসব বেদাত করো না। পরবর্তী আমরা জানবো বেদাত কি কিরকম ইনশাআল্লাহ। এমনি ভাবে আরেকটা কথা বলছেন এখানে, না এখানে এবারে তিনি কয়েকটা উদাহরণ দিয়েছেন, যেমন عن عامر بن سعد بن ابي وقاص نباه قال في مرضه التي مات فيه سعد بن ابي وقاص رضي الله عنه وصيت করে গেছেন যে রোগে তিনি মারা গেছেন ওই সময় ইলহাদুলি লাহদান, তোমরা আমার যে কবর খোদাই করবে তার যেন লাহদি কবর হয়। লাহদি কবর কে আপনারা কি বলেন, বকরি কবর নাকি? একটা আছে সন্দুকী কবর না, আর একটা লেহদি। লেহদি কোনটা? বর্তমানে এখানে যেটা হয় মানে কবর খোদাই করার পর পশ্চিম দিকে এরকম করা হয়, খনন করা হয় মৃতকে রাখার জন্য, ঠিক না? এটাকে বলে লেহদি। আর একটা হচ্ছে সন্দুকী আমরা বলি, হ্যাঁ ওইটাও জায়েজ আছে কিন্তু উত্তম না, উত্তম হচ্ছে এটা। তবে জায়গার হিসাবে কোন কোন জায়গায় যদি আপনি এটা করেন তাহলে ক্ষতি অসুবিধা হবে, অত সাথে সাথে মাটি পড়বে, তাহলে কি হবে? বাংলাদেশে সাধারণত বিভিন্ন জায়গায় সিন্ধুকি কবর চলে বেশিরভাগ, তাই তো? অনেক জায়গায় আবার লেহদিও আছে বাংলাদেশে, কিন্তু আমি আমার জানা মতো বেশিরভাগ সিন্ধুকি। সিন্ধুকি বলতে কি, শুধু ডাইরেক্ট সরাসরি খোদাই করে ওই রকমই, তারপরে ওখানে দাফন করে, এরকম করেন কিনা আপনারা? তো সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, তোমরা আমার জন্য লেহদি কবর করবে, وانصبوا علي اللبن نصبا, আর আমার উপর ওই যে কাঁচা ইটগুলি এখানে দেখছেন ওগুলো বলা হয় লবিন, খাড়া করে আমার উপর রাখবে, كما صنع برسول الله صلى الله عليه وسلم, যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন করার ক্ষেত্রে করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করার সময় যেরকম করা হয়েছে ওই রকম করবেন। অতএব বিশেষ ওসিয়ত দিয়ে যাবেন মানুষকে সুন্নতের উপর যেন আমল করে। এরকম আরেক সাহাবি বলেছেন, আরেকজন আরেক সাহাবি কি বলছেন দেখি, আওসা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তার মৌত যখন উপস্থিত হল তখন তিনি উপদেশ করে দিয়েছেন, ইদান তলাকতুম বিজানাজাতি ফাসইউ বিল মাশি, যখন তোমরা আমাকে নিয়ে যাবে আমার লাশ দাফন করার জন্য তখন দ্রুত যাবে, দ্রুত গতিতে, আস্তে আস্তে না। ওয়ালা তুতবিউনি বিমিজমার, অর্থাৎ ওই যে দুনা পাত্র জানে, এটা দুনা পাত্র নিয়ে যাবে না, দুনা পাত্র বুঝেন তো, ওই যে এটাকে মেবখারা দুনা পাত্র। ওয়ালা তাজআলান্না আলা লাহদি শাইআন ইয়াহুলু বাইনি ওয়া বাইনাত তুরাব, আমাকে যে কবর রাখবে আমার মাটি আর আমার মাঝে আর কিছু রাখবে না। তাই দেখবেন অনেক বন্ড বন্ড আপনারা শুনতে পান, বন্ড শয়তান হবিস, ওই কবরের বিছানা বিছিয়ে দেয়, ওর ইজ্জত বেশি, এই জন্য তাকে দাফন করে, আছে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি বলবো এমনি ভাবে বলছেন, ওয়ালা তাজআলান্না আলা কবরি বিনাআন, আমার কবরের উপর কোনো কিছু নির্মাণ করবে না। আবু মুসা আল-আশআরী জানানো করে গেছেন ওসিয়া। তাই বাংলাদেশে তো এখন তো মানুষ এরকম করি, তাই এটা আমাদের জন্য এই ওসিয়ত করে যাওয়া ওয়াজিব। ওয়াজিব কিনা, খবরদার আমার কবরের উপরে পর্দা চড়াবে না, গিলাফ চড়াবে না, আমার কবরে বাতি জ্বালাবে না, ওগুলো জায়েজ না, হারাম বলবে, জায়েজ না। আর আমার বিশেষ করে তোমার কথাও বলবে। আরেকটা ওসিয়া, এমনি ভাবে আরেকটা কথা জানা দরকার। অনেকে আছে দেয়াল নেম প্লেট লাগিয়ে দেয়, নেম প্লেট আছে না, নেম প্লেট অমুক অমুক এত জানে মারা গেছেন, এটাও ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কিছু লিখতেও নিষেধ করেছেন। নবীর নির্দেশ আগে না তোমার নির্দেশ আগে? নবীর নির্দেশ আগে না তোমার পীরের নির্দেশ আগে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া নির্দেশ আগে বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নতের উপর চললো, কিন্তু কাজ করেন অন্য তরিকায়, তাহলে কিরকম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ? এমনি ভাবে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়া উশহিদুকুম আন্নি বারিউম মিন কুল্লি হালিকাতিন আও সালিকাতিন আও খারিকাতিন, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি প্রত্যেক মুন্ডনকারীর সাথে আমার কোন সম্পর্ক নাই, মুন্ডনকারিনী আও সালিকাতিন অর্থাৎ বিলাপকারিনী। ওই মানুষ যখন মারা যায় হায় রে হায় রে করে কিনা, আদা হারাম, জায়েজ না। একটু আঘাত তো প্রাপ্ত হবেই, মানুষ স্বাভাবিক কাঁদতে পারে, চোখ দিয়ে পানি আসবে, কিন্তু মুখ দিয়ে কিছু বলবে না, হায় রে বাবা রে বাবা রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আও খারিকাতিন, ও মহিলার কথা বলা হয়েছে, খারিকা শব্দ স্ত্রীলিঙ্গ তো, সারিকা স্ত্রীলিঙ্গ, হালিকা স্ত্রীলিঙ্গ, কিন্তু যদি স্ত্রীলিঙ্গ হয় পুরুষ, এর মধ্যে স্বামীর যদি পুরুষ এরকম করে, মানুষ মারা গেছে তখন সুখ পালন করছে কিরকম, চুল মুন্ডন করে, মারা গেছে সুখ পালন করছে কিরকম, বিলাপ করে, মানুষ মারা গেছে সুখ পালন করছে কিরকম, কাপড় ছিঁড়ে, কাপড়ের বুকের অংশ ছিঁড়ে। তো আবু মুসা আল-আশআরী বললেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যারা এরকম করে এদের সাথে আমার কোন সম্পর্ক নাই। তারা বললেন, سمعت فيه شيئا؟ قال نعم من رسول الله صلى الله عليه وسلم। তারা বললেন, আপনি কি এ ব্যাপারে কিছু শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ আমি এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। কারাটাই বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বিলাপ করে, যারা এরকম বুকের অংশ বুক চিরে, অথবা যারা মুন্ডন করে, এদের সাথে আমার কোন সম্পর্ক নাই, আনা বারিউম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই কথাই আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তো এরকম ওসিয়ত করে যাবে মৃত্যুর আগে। ইবনে আবি বলেন, عن حذيفة قال اذا انا مت فلا تؤذنوا بي احدا فاني اخاف ان يكون نعيا واني سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن النعي। যখন আমি মারা যাব, হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পূর্বে তিনি বিশেষ ওসিয়ত করে গেছেন, বলেছেন আমি যখন মারা যাব তখন আমার ব্যাপারে তোমরা কাউকে ঘোষণা দিবে না, জানাবে না, কারণ আমার ভয় হচ্ছে এটা হয়তো নাই হয়ে যেতে পারে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই করতে নিষেধ করেছেন। আর নাই শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর সংবাদ দেয়া। এ ব্যাপারে অবশ্য শেখ রহমতুল্লাহ আলী পরবর্তীতে আলোচনা করবেন। তাই এটা হচ্ছে ওই রকম নাই যেটা আইয়ামে জাহেলিয়াতে বর্বর যুগে চলত। বর্তমানে যেভাবে মাইক ফাটিয়ে বলা হয় এটাই নাই অন্তর্ভুক্ত। মসজিদের মাইক ব্যবহার করা অথবা বাহির থেকে বলা বাংলার মাটিতে এটা নাই অন্তর্ভুক্ত, সাধারণত জানাবে। আবার কেউ কেউ আছে কি জানেন, এখন যে কোনো লোক মারা গেছে ওই রিক্সা নিয়ে মাইক নিয়ে, আর না যদি আর একটু বড় হয় তাহলে ওই ফরস্ট্রোস্ট হয়ে গেলাম নিয়ে মাইকিং সারা এলাকা, কেউ চিনি না তাকে, অমুক সাহেব মারা গেছে না, মানে লাস্টে কয়জন মানুষ? দুই হাজার তিন হাজার বাংলাদেশে হয় কিনা এরকম? এটা একটা প্রচলিত একটা বেদাত হয়ে গেছে, যে কেউ মারা যাবে না দেশ। এ ব্যাপারে পরবর্তীতে আলোচনা আসছে, কিন্তু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করেছেন এটা সম্ভবত একটা নারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাই তোমরা আমার ব্যাপারে কাউকে ঘোষণা দিবে না, খালাস তাড়াতাড়ি করে দাফন করে দিবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওই যে হামা আন নাজাসির জন্য সালাতুল জানাজা পড়লেন গায়েবে না, ওই সময় বলেছিলেন তো আসো তোমরা তোমাদের ভাই ওই নাজাসির মালিকুন নাজাসি তার জন্য সালাতুল জানাজা পড়ো, কারণ তিনি মারা গেছেন। তো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তো এরকম যেমন এখানে এই জায়গায় মেসেজ পাঠানো হয় সালাতুল জানাজার জন্য, মেসেজ দেওয়া হয় কিনা? নিলে ভালো, নম্বরটা নিয়ে একটু ওকে মেসেজ পাঠিয়ে দিলে আপনি জানতে পারবেন সব সময় কোন সময় আজকে কয়টার সময় সালাতুল জানাজা হবে, কয়জনের জানাজা এটা মজুদ। তো এটা জায়েজ, কিন্তু ঘোষণা দেয়া অন্যরকম, সালাতুল জানাজার জন্য ইনশাল্লাহ এটা জায়েজ আছে। কিন্তু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মনে করেছেন হয়তো এটা হয়তো এমন নাই হতে পারে, মানে এমন সংবাদ হয়তো মানে লোকজন আস্তে আস্তে করে এটা বড় করে নিবে, আর পরবর্তীতে এটা যে নাই করতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম নাই হয়ে যাবে, আর নাই মানে হলো মৃত্যুর সংবাদ দেয়া, ঘোষণা দেয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, হক জেনে হক মানার তৌফিক দান করুন, সুন্নত এর উপর আমল করার তৌফিক দান করুন, বেদাত বর্জন করার বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও, আমাদের মন পাক করো, আল্লাহ তুমি আমাদের মন পাক করো। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير